ওগো নবী, আমি যে প্রেমের ভিখারি, এ জাহানে তুমি মোর আলোর দিশারি। ও নবী, আমি যে প্রেমের ভিখারি, এ জাহানে তুমি মোর আলোর দিশারি। এ জাহানে তুমি মোর আলোর দিশারি। ও নবী, আমি যে প্রেমের ভিখারি, এ জাহানে তুমি মোর আলোর দিশারি। এ জাহানে তুমি মোর আলোর দিশারি। কত আশিক তোমায় পে পেল সুখের ঠিকানা, কত মানুষ তোমার প্রেমে ঘুরে হয়ে দিওয়ানা। কত আশিক তোমায় পে পেল সুখের ঠিকানা, কত মানুষ তোমার প্রেমে ঘুরে হয়ে দিওয়ানা। পানা দাও ধমেরে উম্মতের কন্ডারি, এ জাহানে তুমি মোর আলোর দিশারি। এ জাহানে তুমি মোর আলোর দিশারি। ও নবী, আমি যে প্রেমের ভিখারি, এ জাহানে তুমি মোর আলোর দিশারি। এ জাহানে তুমি মোর আলোর দিশারি। ডাক দিলে গো ছুটে যেতা রওজাখানি, ধুয়ে দিতাম আমার চোখের দরিয়ায়। ডাক দিলে গো ছুটে যেতাম জিয়ারতে মদিনায়, রওজাখানি ধুয়ে দিতাম আমার চোখের দরিয়ায়। শান্ত করো আশিকেরে দিদারে তোমারি, এ জাহানে তুমি মোর আলোর দিশারি। এ জাহানে তুমি মোর আলোর দিশারি। ও নবী, আমি যে প্রেমের ভিখারি, এ জাহানে তুমি মোর আলোর দিশারি। এ জাহানে তুমি মোর আলোর দিশারি। নাই কিছু মোর পেশ করিবার দরবারে গো নাজরানা, সপি দিলাম জিন্দেগানির প্রেম পরোয়ানা। নাই কিছু মোর পেশ করিবার দরবারে গো নাজরানা, সপে দিলাম জিন্দেগানির প্রেম পরোয়ানা। ঠাই দিও গোলামের চরণে তোমারি, এ জাহানে তুমি মোর আলোর দিশারি। এ জাহানে তুমি মোর আলোর দিশারি। ও নবী, আমি যে প্রেমের ভিখারি, এ জাহানে তুমি মোর আলোর দিশারি। এ জাহানে তুমি মোর আলোর দিশারি।